بسم الله الرحمن الرحيم دايا موي بارون دايلو اللار نامي لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة كتاب در مدد جهارا كفري كوريا چلو تهارا এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিল রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা আল্লাহর নিকট হইতে এক রাসূল যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ ফিহা কুতুবুন কাইমা যাতে আছে সঠিক বিধান وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة جاهدر كي كتاب دعوة هيا چلو تهار تو ببغتو هلو تهادر نكر شو اسپشتو پرومان آشار پار وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة تهارا تو عدشت هيا چلو الله رانوغت بشد چكت هيا اكونشت بھاب تهار عبادت کرتے এবং সালাত কায়েম করিতে ও যাকাত দিতে ইহাই সঠিক দিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুশরিকরা জাহান্নামের অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে উহারাই সৃষ্টির অধম ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه تحدر پرتبالك نکوٹا چه تحدر پرشکار ستھائی جاننات جہار نمندش ندی پرباہی تو شکن تحرا چیرو ستھائی ہوئی بے اللہ تحدر پرتب پرشنن এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে